যাহা মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, যাহা মে মোমিনো শেরে খুদা কামাতম হিছাও ফরশে আজামুর তুজা কামাতম হহামে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, বিছাও ফরশে আজামুর তুজা কা মাতম হ্যায়, জাহাঁ মে শেরে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, যে সুবহ সুবহে কিয়ামত সে কম নহি সুবহ সুবহে কিয়ামত সে কম নহি লোগো, সর আপনা পিঠো কে মুশকিল কুশা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, উসে নামাজ মে মারা হ্যায় ইবনে মুলজিম নে, উসে নামাজ ইবনে মুলজিম নে, খুদা কে ঘর মে ওলি হে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে শেরে খুদা কা মাতম হ্যায়, লো আজ মসজিদ কুফা ভি হো গই ভীরা, লো আজ মসজিদ কুফা ভি হো গই কমাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, জাহাঁ মে মোমিনো শেরে খুদা কা মাতম হ্যায়, নবী কে দিন জুদা হুয়া হমসে, নবী কে দিন কা মুহাফিজ محض جدا ہوا ہم سے. یہ مرتضیٰ کا نہیں مصطفیٰ کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. زمانہ روتا ہے خورشید خون کے آنسو. زمانہ روتا ہے خورشید خون کے آنسو. دلوں میں درد ہے مشکل کشا کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. بچھاؤ فرش عزا مرتضیٰ کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. جہاں میں مومن و شیر خدا کا ماتم ہے. بچھاؤ فرش عزا مرتضیٰ کا ماتم ہے.